তুমি কি দেখো না কান্নাতাদি অবুরু ঢাকার কিছু নিতো যাদে, তুমি কি দেখো না কান্নাতাদি অবুরু ঢাকার কিছু নিতো যাদে, জীবনের মানে কিছু নেই তো জানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা। না খেয়ে কত জন ভুখা রয়েছে, কেঁদে কেঁদে কত দারির কত ঘুরছে, না খেয়ে কত জন ভুখা রয়েছে, কেঁদে কেঁদে কত দারির কত ঘুরছে, পাইনি দয়া কারো মেটেনি ক্ষুধা, অপমান হয়েছিল পাওনা, জীবনের মানে কিছু নেই তো জানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা। মমতার হাত দুটি না বাড়িয়ে, অনাহুত ভেবে শুধু দেয় তাড়িয়ে, মমতার হাত দুটি না বাড়িয়ে, অনাহুত ভেবে শুধু দেয় তাড়িয়ে, গরিব যেন অপরাধ, গরিব যেন অতি অপরাধ, তাই সমাজে ঠাই হয় না, জীবনের মানে কিছু নেই তো জানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা। বুকে টেনে পিঠে দুটি হাত বুলিয়ে, আছে যত কষ্ট দাও ঘুচিয়ে, বুকে টেনে পিঠে দুটি হাত বুলিয়ে, আছে যত কষ্ট দাও ঘুচিয়ে, প্রভুর কাছে তারা হাত উঠিয়ে, প্রভুর কাছে তারা হাত উঠিয়ে, করবি তোমার ভালো কামনা, জীবনের মানে কিছু নেই তো জানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা। তুমি কি দেখো না কান্নাতাদি অবুরু ঢাকার কিছু নিতো যাদে, তুমি কি দেখো না কান্নাতাদি অবুরু ঢাকার কিছু নিতো যাদে, জীবনের মানে কিছু নিতো জানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা, চাই শুধু এক মুঠো অন্নদানা।